ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কে বলি ছবি? নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ জেঠা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ জেঠা। আজিতা শ্যামল শ্যামল তুমি নীলিমায় আমার নিখি, তোমাতে পেয়েছে তার অন্তরের রমি। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি। নও ছবি নও ছবি নও শুধু ছবি, তুমি কি কে বলি ছবি? শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রোগী তুমি কি তাদের মতো সত্য না?